Book 2 19 19 19 في المطبخ রান্না ঘরে রান্না ঘরে عندك مطبخ جديد তোমার রান্না ঘর কি নতুন তোমার রান্না ঘর কি নতুন ماذا تريد ان تطبخ اليوم তুমি আজ কি রান্না করছো তুমি আজ কি রান্না করছো اتطبخ بالكهرباء او بالغاز তুমি কি বিদ্যুতে রান্না করো নাকি গ্যাস স্টোভে তুমি কি বিদ্যুতে রান্না করো নাকি গ্যাস স্টোভে هل اقطع البصل আমি কি পেঁয়াজ কাটব আমি কি পেঁয়াজ কাটব هل اقشر البطاطس আমি কি আলুর খোসা ছাড়াবো আমি কি আলুর খোসা ছাড়াবো هل اغسل الخس আমি কি লেটুস ধোব আমি কি স্যালাড ধোব আমি কি লেটুস সালাদ ধোব اين الكبايات গ্লাস গুলো কোথায় গ্লাস গুলো কোথায় اين الصحون থালাবাটি গুলো কোথায় থালাবাটি গুলো কোথায় اين الملاعق والسكاكين ছুরি কাঁটা চামচ কোথায় ছুরি কাঁটা চামচ কোথায় عندك فتاحة علب؟ তোমার কাছে কি ক্যান ওপেনার আছে? তোমার কাছে কি ক্যান ওপেনার আছে? عندك فتاحة قناني؟ তোমার কাছে কি বটল ওপেনার আছে? তোমার কাছে কি বটল ওপেনার আছে? عندك مفتاح للفلين؟ তোমার কাছে কি কর্ক স্ক্রু আছে? তোমার কাছে কি কর্ক স্ক্রু আছে? اتطبخ الشوربه في هذا القدر؟ তুমি কি এই বাসনে স্যুপ রান্না করছো? তুমি কি এই বাসনে স্যুপ রান্না করছো? اتقلي السمك في هذه المقله؟ তুমি কি এই তাওয়ায় মাছ ভাজি করছো? তুমি কি এই তাওয়ায় মাছ ভাজি করছো? اتشوي الخضار على هذه الشوايه؟ তুমি কি এই গ্রিলে সবজি গ্রিল করছো? তুমি কি এই গ্রিলে সবজি গ্রিল করছো? انا اجهز طاوله السفره. আমি টেবিলে খাবার দেব. আমি টেবিলে খাবার দেব. هنا السكاكين والشوكات والملاعق. এখানে ছুরি কাঁটা চামচ আছে. এখানে ছুরি কাঁটা চামচ আছে. هنا الكبايات الصحون والمناديل. এখানে গ্লাস থালা এবং ন্যাপকিন আছে. এখানে গ্লাস থালা এবং ন্যাপকিন আছে.